আলহামিন ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সত্যবাদিতার গুরুত্ব, সত্যবাদিতা আর মিথ্যাবাদিতা। কিছু মানুষ সত্য কথা বলে আর কিছু মানুষ মিথ্যা কথা বলে। এখন সত্যবাদিতার গুরুত্ব আমরা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে মিথ্যাবাদিতার ক্ষতি আমাদেরকে জানতে হবে। জানেন মিথ্যা বলা কি? কাবিরা গুনাহ, মহাপাপ। কেউ যদি মিথ্যা বলে তাহলে মিথ্যা বাদিতা তাকে জাহান্নামের দিকে পথ দেখায়, জাহান্নামের দিকে নিয়ে যায়। মিথ্যা কথা বলা কোন সময়ই জায়েজ না। মিথ্যা কথা বলা, মিথ্যা কসম, মিথ্যা কসম খেলে, মিথ্যা কসম খাওয়া যদি হয় মাল বিক্রির সময় কিংবা কোন কথা বলার সময় যদি মিথ্যা কসম খাওয়া হয় তাহলে ডবল মহাপাপ। এক তো মিথ্যা কসম খেলেন আর মিথ্যা বললেন, আরো বেশি পাপ হবে। আল্লাহ তাআলা নামে এইভাবে মিথ্যা কসম খাওয়া মহাপাপ। এখন হুজুর, মিথ্যা কথা কি মোটেই বলা যাবে না, কোন জায়গাতেই বলা যাবে না? ব্যবসাতে কি মিথ্যা বলা যাবে না? মিথ্যা না বললে তো ব্যবসা চলে না। মিথ্যা না বললে ব্যবসা চলে না, ব্যবসাদাররা এটা বলে, এটা ব্যবসাদারদের বলি। এই জন্য ব্যবসাদাররা বেশি মিথ্যা কথা বলে, আর মিথ্যা বললে পরে ব্যবসার বরকত নষ্ট হয়ে যায়। এই জন্য মিথ্যা বলা ব্যবসাদারদের জন্য জায়েজ নয়। ক্রেতা যদি বাধ্য করে মিথ্যা কথা বলতে তবুও সে মিথ্যা বলবে না, ঠিক আছে? সুতরাং মিথ্যা ব্যবসার ক্ষেত্রেও জায়েজ না। কিছু কিছু ক্ষেত্রে হুজুর, যান বাঁচানোর জন্য মিথ্যা বলা ফরজ। যান বাঁচানোর জন্য যদি সত্যপক্ষী হয়, আপনার যান বাঁচছে না, সে কথা আলাদা। কাউকে বাঁচানোর জন্য যদি বলেন তাহলে সোজাসুজি মিথ্যা বলা জায়েজ নয়, বরং কি করতে হবে? তাওরিয়া করতে হবে। তাওরিয়া কাকে বলে হুজুর? তাওরিয়া বলে যে কোনো একটা সত্য কথা যেটাকে গোপন করা প্রয়োজন, না হলে আপনার সমূহ ক্ষতি হবে কিংবা অন্য কারো ক্ষতি হবে। তখন আপনি এমন ঢঙ্গে কথা বললেন যাতে মানুষ বোঝে যে এ সত্য বলল অথচ আপনি তাকে বুঝতে দিলেন না। যেমন আমাদের এই দর্শে এক লোক এলো, এসে বলছে হিরণ আছে, হিরণ আছে, হিরণ এখানে নেই, ঠিক আছে, হিরণ এখানে আছে, সে দেখতে পাচ্ছে না হিরণ এখানে আছে, কিন্তু আমি চাচ্ছি হিরণকে গোপন করব। তখন আমি বললাম হিরণ এখানে নেই, হিরণ এখানে নেই, হিরণ এখানে কি করবে? হ্যাঁ, হিরণ এখানে নেই। সে মনে করলো কি হিরণ এদার্সে নেই, ফিরে চলে গেল। আমার মিথ্যা বলা হলো না সত্য বলা হলো? আপনি খেয়াল করেছেন? জানো ভাই, খেয়াল করেছেন কি বলছি? আমি এইভাবে বলেছি, বুঝলেন চালাকি? হিরণ এখানে নেই, হিরণ এখানে কি করবে? হ্যাঁ, হিরণ এখানে নেই, আপনি অন্য জায়গায় দেখুন। তার মানে বুঝতে পারছেন আমি এলাকা করছি? হ্যাঁ, হিরণ এখানে নেই, এটা হলো তাওরিয়া। এই শ্রেণীর যদি কথা আপনি বলতে পারেন তাহলে আপনার জন্য জায়েজ। কারণ হিরণ যদি হিরণ বলি এখানে আছে তো সে মারবে অথবা হত্যা করবে, যাই হোক, আমি তার জান বাঁচানোর জন্য এইভাবে তাওরিয়া করলাম। এইভাবে যেকোনো ভাবে পকেটে হাত ভরে বলেন হিরণ এখানে নাই, হিরণ এখানে কি করবে? ঠিকই, এই পকেটে হাত ভরে বলেন, তাহলে কি হলো? আপনার কথা সত্যিই বলা হলো। আপনি আপনার উদ্দেশ্যটা কি যে পকেটে হিরণ নেই, পকেটে কি করবে হিরণ? ঠিক কথাই বললেন। অথচ ও ভাবলো কি যে দার্সে বা এই রুমে হিরণ হিরণ নেই। এইটা হলো তাওরিয়া। যেমন আপনি যাবেন চট্টগ্রাম থেকে ঢাকা, যাবেন চট্টগ্রাম থেকে ঢাকা, না তার আগে কোন স্টেশন আছে, কোন জায়গা কি? ফেনি, মনে করুন ফেনি যাবেন, চট্টগ্রাম থেকে ফেনি যাবেন, কিন্তু ওই পথেই ঢাকা যাওয়া যায়, তাই না? আপনি যদি বলেন, লোককে যদি বলেন যে আমি ফেনি যাচ্ছি, তাহলে আপনার বিরাট ক্ষতি হবে। ফেনিতে আপনার ঠিকানা জানা থাকলে পরে লোকে বলে ফেনি গেল তো, তাহলে ওখানেই গেছে, চল ওখানে গিয়ে ওকে তাকে মেরে ফেলবো। তখন আপনি সরাসরি ফেনি না বলে যদি ঢাকা বলেন তাহলে বলা যাবে না? যাবে না, না বলা যাবে না। বরং ঢাকা গেলে পরে ফেনি বলা যাবে। ঢাকা আপনার, ঢাকা বললে পরে যদি আপনাকে লক্ষণ করে দেয়, ঢাকার ঠিকানা জানা আছে, সেই ক্ষেত্রে যদি আপনি বলেন আমি ফেনি যাচ্ছি, তাহলে আপনার মনে হবে কি আপনি ফেনি যাবেন না, কিন্তু ফেরিতে নামবেও না, আপনি ফেরির উপর দিয়ে যাবেন। এখন মনে করেন আপনি ফ্লাইটে গালফ এয়ারে যাচ্ছেন বাংলাদেশ, যেভাবে এয়ারপোর্টে আপনি কাউকে জিজ্ঞেস করলো আপনি কোথায় যাচ্ছেন, তখন আপনি বললেন আমি যাচ্ছি দুবাই, বাংলাদেশের নামটাই নিলেন না, মিথ্যা বলা হবে না, কারণ আপনাকে দুবাই যেতেই হবে। এইভাবে মানে বিভিন্ন কথা ভাঁজে যারা এসব কথা জানে, যারা চালাক লোক, তারা বিভিন্ন রকম কথা বলে নিজেকে বাঁচাতে পারে, অথচ মিথ্যা হয় না, অথচ মিথ্যা হয় না। মিথ্যা বলা একান্ত হারাম, এমনকি ঠাট্টা ছলে মজার ছলেও মিথ্যা বলা হারাম। সাপ সাপ সাপ সাপ সাপ, আপনাকে ঠগাবার জন্য আমি সাপ সাপ সাপ সাপ করলাম, অথচ এই মজাক করে বললাম, মজাক করে বললেও এটা কিন্তু মিথ্যা, সাপ নেই, আপনি সাপ আপনাকে ধোকা দেওয়ার জন্য করলেন, এটা কিন্তু মিথ্যা, এটাও জায়েজ না। তারপরে কৌতুক ছলে মিথ্যা বলা হয়, তাই না? বিশেষ বিশেষ খবর হলো আজকে একটি মশার সঙ্গে এরোপ্লেনে ধাক্কা হয় আর তার ফলে মশার একটি ট্যাঙ্ক ভেঙে যায়, এই যে বলে মানুষকে হাসানো হয় না, কৌতুক করে, কৌতুক বলে মিথ্যা বলে মানুষকে হাসানো হয়, ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ, তার জন্য ধ্বংস ধ্বংস, হ্যাঁ, তার জন্য সর্বনাশ, যে এইভাবে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে মানুষকে হাসায়। তারপর দেখবেন অনেক সময়ে মায়েরা ছোট বাচ্চাদেরকে ভোলাবার জন্য ওইদিক বিড়াল ওইদিক বিড়াল বিড়াল চলো দেখ, অথচ বিড়াল নেই, ওইদিক জুজু আছে, ওই দিক অমুক আছে তমুক আছে, একটা নাম নিল, দেখ ভূত ভূত, এটা তো মোটেই বলা উচিত না। ছোট বাচ্চাদেরকে ভূত নামে একটা জিনিস শিখিয়ে দেওয়া ঠিক না, যে ভূতটা কি জিনিস, সে মানুষের এই করে ওই করে, এটা মোটেই ঠিক না, অথচ এটা মিথ্যাও হচ্ছে। তারপরে চললি বাইরে যাবো, বাইরে যাস না, শোন তোকে চকলেট দেবো, আয় চকলেট দেবো, নিয়ে গেল না, চলে এলো ফিরে, অথচ আপনি তাকে চকলেটও দিলেন না, এটা কি হবে, এটাও মিথ্যা। যে বাচ্চাকে ভোলাবার জন্য এইসব কথা বলা যায় না, না কোনোদিন না, না কোনোদিন না, মা আইসক্রিম খাবো, মা আইসক্রিম খাবো, আপনি জানছেন ছোট বাচ্চাকে আইসক্রিম দিলে কি হবে, ঠান্ডা লাগবে, তখন আপনি বলছেন কি, মা বলছে কি, না আইসক্রিম খেতে হয় না বাবা, আইসক্রিমে পোকা আছে, আইসক্রিমে পোকা আছে, যেমন দেশে বলে না ভিটামিনে পোকা, ডাক্তার বাবু পোকা, ভিটামিনে কি পোকা থাকে নাকি, এসব বোঝাবার জন্য, ছোট বাচ্চাকে বোঝাবার জন্য কি বলা হয়, আইসক্রিমে পোকা আছে, যাইজ না যাই এরকম বলা না যায়, যদিও আপনার উদ্দেশ্য ভালো কিন্তু আপনি মিথ্যা কথা বললেন, মিথ্যা কথা মোটেই বলা যাবে না, এইভাবেও মিথ্যা কথা বলা যাবে না। সরাসরি মিথ্যা বলা মাত্র তিন জায়গাতে জায়েজ, এটা আমাদের বাদশা মনে করিয়ে দেবে, প্রত্যেকবারে বাদশাই মনে করিয়ে দেয়, তিন জায়গাতে মিথ্যা বলা জায়েজ, কোন কোন জায়গায়, স্ত্রীর লাগে জুতুর কাছে আর বাইক ইঞ্জিনের কাছে, হ্যাঁ আমাদের গত মাসে পরীক্ষাও ছিল, বলছে যুদ্ধের ময়দানে মিথ্যা বলা, শত্রুপক্ষকে মিথ্যা বলা জায়েজ, কেননা শত্রুপক্ষকে যদি সত্য বলবো তাহলে তো আর যুদ্ধটা কেন করব, যুদ্ধটাই হলো কি, ধোকাবাজি, যে কোনো প্রকারে ধোকা দিয়ে শত্রুকে পরাজিত করা, এটাই উদ্দেশ্য, সেখানে সত্য বলা কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং শত্রুপক্ষকে মিথ্যা বলা যাবে, আর যদি সঠিক কথা বলে দেন তাহলে আপনি যুদ্ধে হেরে যাবেন, তাই না? নম্বর দুই, বিবদমান গোষ্ঠীর মাঝে মিলন সংসাধন করার জন্য মিথ্যা বলতে পারেন, সরাসরি মিথ্যা বলতে পারেন, বুঝতে পারছেন? হিলাল আর বিলালে ঝগড়া, হিলাল আর বিলালে ঝগড়া, এমন ঝগড়া যে এদের খুবই বিশাল মানে খুনোখুনি হওয়ার ব্যাপার। তখন জাইনাল ভাই হিলালকে গিয়ে বললেন যে ভাই হিলাল, এইভাবে তো ঝগড়া করা ঠিক না, বিলাল কিন্তু খুব আফসোস করছিল, অথচ বিলাল আপনাকে কিছুই বলেনি, আপনি নিজের তরফ থেকে বানিয়ে বলছেন, তার মনটাকে কি করার জন্য, নরম করার জন্য, পাল্টে দেওয়ার জন্য। বিলাল আফসোস করছিল যে যদি আমি না করতাম, হিলাল ভাই খুব ভালো লোক, কিচ্ছু বলেনি, আপনি সব বানিয়ে বানিয়ে এমন সব কথা বললেন যে হিলালের মনটাই নরম হয়ে গেল। আবার বিলালের কাছে এলেন, যেটা চুগলখররা করে আপনি তার উল্টো করলেন, চুগলখররা এর কথা ওর কথা লাগিয়ে, এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে লাগিয়ে কি করে, বাড়িয়ে দেয়, আগুন জ্বালায়, তাই না? কিন্তু আপনি কি করলেন, পানি ঢালছেন, মিথ্যা বলছেন বানিয়ে বানিয়ে। বিলালের কাছে এসে বলছেন, হিলাল ভাই আফসোস করছিল, আপনার প্রশংসা করছিল ভাই, কিন্তু ঝগড়াটা হয়ে যাওয়ার ফলে আসলে তখন দুজনের মন নরম হয়ে গেল, আস্তে আস্তে চোখাচোকি হবে, তারপরে এক হঠাৎ করে দেখবেন যে সালাম কালাম শুরু হয়ে গেছে। মিলিয়ে দেওয়ার জন্য এই শ্রেণীর মিথ্যা বলা, হর হর মিথ্যা বললেন তাও যায়, কারণ স উদ্দেশ্য হল মহান। আর এক জায়গাতে মিথ্যা কথা বলা যায়, স্ত্রী স্বামীকে বলবে আর স্বামী স্ত্রীকে বলবে, কি উদ্দেশ্যে? প্রেম বাড়ানোর উদ্দেশ্যে, ধোকা দেওয়ার উদ্দেশ্যে না, ধোকা দেওয়ার উদ্দেশ্যে না। সোনার জিনিসটা বিক্রি করে দিয়ে হ্যাঁ টাকা পয়সা ভাইকে দিয়েছে, সোনার জিনিসটা কি হলো, হারিয়ে গেছে, চলবে না? এতো সাংঘাতিক মিথ্যা হয়ে গেল। কোন জিনিস তার আত্মীয় স্বজনকে দিল, দিয়ে স্বামীকে বললো হারিয়ে গেছে, হ্যাঁ ছাগলটা কি হলো, বাঘে খেয়ে নিয়েছে, অথচ সবই মিথ্যা। এরকম যায়জ না, স্বামীকে বললো যায়জ না, স্বামীকে বলতে হবে এমন মিথ্যা যে মিথ্যার কারণে স্বামী ভালোবাসা বৃদ্ধি পাবে। স্বামী ঘরে এলো, সারাদিন বাড়িতে ছিল না, সন্ধ্যাবেলা বাড়িতে এলো, তুমি কোথায় ছিলে বলো তো, তোমার জন্য আমার মনটা ছটফট করছিল, আমি খালি ঘর আর বার করছি, অথচ সে কিছুই করেনি, বসেই ছিল এক জায়গাতে। কিন্তু স্বামীকে এইভাবে বললো, কি বললো, আমি খালি ঘর আর বার করি, আমি খালি জামার দিকে তাকিয়েই থাকি, তুমি কখন আসবে কখন আসবে, অথচ বেচারি কিছুই করেনি। আর স্বামী তখন ভাবদারি পাবে, খুব ভালোবাসে আমাকে, তাই না, কি করবে, বুঝতে পারছেন? এইরকম যদি স্বামী তার স্ত্রীকে বলে, মায়ের বাড়ি গেছিল, মায়ের বাড়ি থেকে ফিরে এলো, বাপরে এতদিন যা রান্না খেলাম সব ভালোই লাগে না, তোমার রান্না ছাড়া আমার চলেই না, আজ থেকে আমার ভাত ভালো করে খাওয়া যাবে, অথচ এসব কিচ্ছু না, ওর থেকে রান্না বাড়ির বোনের রান্না ভালো, মায়ের রান্না ভালো, কিন্তু বউকে ফুলিয়ে দেওয়ার জন্য, তার ভালোবাসা বৃদ্ধি করার জন্য কি করলেন, মিথ্যাটা বললেন। অনেক সময়ে বউয়ের ফিতনা থেকে বাঁচার জন্য মিথ্যা বলা যায়, যেমন আপনাকে একটা শাড়ি আনতে বললো, ঢাকা থেকে শাড়ি আনলেন হাজার টাকার দামে, হাজার টাকার দামে মোটামুটি শাড়ি এখন ভালো নয়, 1500 টাকার হলে মোটামুটি দাম ভালো হয় আর কি। এখন আপনি স্ত্রী যদি সরাসরি সত্য কথাটা বলে কথা দাম নিয়েছে, দেখবেন মহিলারা প্রথমেই জিজ্ঞেস করবে, যাই না আবার আবার রাগ করবে না, প্রথমেই জিজ্ঞেস করবে কত দাম নিয়েছে, জিনিসটা দেখো ভালো না মন্দ, জিনিসটা ভালো না মন্দ দেখো, তা না দেখি প্রথমে জিজ্ঞেস করবে দামটা কত, তার মানে দাম অনুযায়ী জিনিসের মান নির্ণয় করা হবে। এবার যদি আপনি কম করে বলেন তখন তার মনক্ষুণ্ণ হবে, পছন্দ হবে না, মন উঠবে না। সেই ক্ষেত্রে যদি হাজারের জায়গায় 1500 বলেন তাহলে মনটা খুশ হয়ে যাবে, জিনিস তাহলে তো 1500 দাম নিয়েছে। হ্যাঁ কিন্তু এই ধোকাবাজি যখন স্ত্রী বুঝে নেবে তখন মুশকিল, তখন আমার কোনো কথাটা বিশ্বাস করবে না, সত্য কথা মিথ্যা কার, মিথ্যা বলা অভ্যাস যা, তাই না? হ্যাঁ, তো এইভাবে যদি বুঝিয়ে দেওয়া হয় ও তখন সব কথাতেই ভাববে, সত্যটাও ভাববে, তুমি মিথ্যা বলছো, বাড়ি বাড়িয়ে বলছো, ওই যে হুজুর শিখিয়ে দিয়েছে মিথ্যা বলতে, তুমি এখন বাড়িয়ে বলছো, এক মুশকিল। ঠিক আছে, যাই হোক, মোট কথা হলো স্বামী স্ত্রীর মাঝে এমন ভাবে আপনি মিথ্যা বলবেন যাতে করে সে বুঝতেও না পারে, অথচ প্রেম বেড়ে গেল। আশা করি এইগুলোতে সে বুঝতেই পারবে যে তোমাকে আমি সমুদ্রের বালির থেকেও, কি বলে, সমুদ্রের পানির থেকেও বেশি ভালোবাসি, মরুভূমির বালির থেকেও বেশি ভালোবাসি, তো লিখেই থাকে, ও আমার বেহেস্তি ফুল, ও আমার কি, চিঠিতে লিখাই হয়, আপনারা বোধহয় লিখে থাকবেন যারা স্বামী স্ত্রীদের লেখালেখি করেন, কিংবা প্রেমিক প্রেমিকা, তো বুঝতেই পারছেন প্রেমিক প্রেমিকার সাথে এরকম বলা লেখা যায়জই না, স্বামী স্ত্রীর সাথে। হ্যাঁ, ভ্যালেন্টাইন ডে তে আপনি স্ত্রীকে লিখুন, আপনি স্ত্রীকে লিখুন, কিংবা ওই ডে না, আপনাদের ভালোবাসা দিবস বলে কিছু নেই, আমরা প্রত্যেক দিনই ভালোবাসি, তাই না? আমরা প্রত্যেক দিনই ভালোবাসি, হয় মা বাপকে ভালোবাসি, হ্যাঁ ছেলেমেয়েকে ভালো, স্ত্রীকে ভালোবাসি, অবৈধ ভালোবাসা বৈধ নয়। যাই হোক, মিথ্যা এইভাবে বলে তিন জায়গাতে মিথ্যা বলা জায়েজ, বাকি এইভাবে মিথ্যা বলা জায়েজ না। এখন সত্যবাদিতার গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে শোনাব। মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, যারা সত্য কথা বলে তাদের সাথে থাকো, যারা মিথ্যা বলে মিথ্যুক তাদের সঙ্গী হয় না, সত্যবাদীদের সঙ্গী হও। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া সাদিকিনা ওয়া সাদিকাত, বিভিন্ন যারা সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, এদের জন্য আল্লাহ ক্ষমা ও মহা প্রতিদান রেখেছেন, যারা সত্য কথা বলে। ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম, যদি ওরা সত্য বলতো তাহলে তাদের জন্য এটা হতো মঙ্গলজনক, সত্য কথা বললে তাদের মঙ্গলজনক হতো। যেমন কাব বিন মালিকের তওবার ঘটনা শুনলেন কিছুদিন আগে, কাব বিন মালিক সত্য কথা বলেছিলেন বলেই তার এত বড় ফজিলত, কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে তাদেরকে তওবার সুসংবাদ দেওয়া হলো, অথচ মিথ্যা বললে কি হতো, তিনি হালাক হয়ে যেতেন, যেমন তিনি নিজেই বলছেন আমি হালাক হয়ে, যেমন মুনাফিকরা হালাক হয়ে গেছিল আমিও হালাক হয়ে যেতাম। সুতরাং সত্যবাদিতার জন্যই তিনি এত বড় ফজিলত পেয়েছেন। এখন হাদিস সম্পর্কে দুটো কথা বলি। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্যবাদিতা পুণ্যের দিকে পথ প্রদর্শন করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর পুণ্য জান্নাতের দিকে। কাকে বলে বাদার? যেখানে গ্রামের বাড়িতে আর কি, গ্রামের দেশে, যে যেখানে মরা ছাগল গরু ফেলা হয়, নির্দিষ্ট জায়গা থাকে যে জায়গাতে মরা ছাগল গরু ফেলা হয়, সেটা কি বলা হয়? বাংলাতে ভাগাড় বলা হয়। তো কেউ যদি কাকের অনুসরণ করে তো কাক কোন দিকে নিয়ে যাবে? ভাগাড়ের দিকে নিয়ে যাবে। যদি কেউ পাপ করে তো পাপ জাহান্নামের দিকে নিয়ে যাবে। যার যেদিকে যাতায়াত আছে সেদিকেই সে পথ প্রদর্শন করবে। ওয়াইন্নার রাজুলা লা ইয়াকযিব, মানুষ মিথ্যা বলতে থাকে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, শেষ পর্যন্ত আল্লাহর নিকটে মহা মিথ্যাবাদী নামে, মিথ্যুক নামে লিখিত হয়ে যায়। তাহলে সত্যবাদিতা মিথ্যাবাদিতা দুটোরই ফল বোঝা গেল। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলছেন قال حفظت من رسول الله صلى الله عليه وسلم, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মনে রেখেছি, মুখস্থ করেছি কি, দা মা ইয়ারিবুক ইলা মা লা ইয়ারিবুক, যে জিনিসে সন্দেহ আছে সেই জিনিস বর্জন করে, যে জিনিসে সন্দেহ নেই সেটাকে গ্রহণ করো। যে কোনো ক্ষেত্রে একটা দু জায়গায় পানি আছে, একটা পানিতে আপনার সন্দেহ আছে এটা পবিত্র না অপবিত্র, একটাতে কি আছে সন্দেহ নেই, কোনটা গ্রহণ করবেন? যেটা সন্দেহ। দুটো কাপড় আছে, দুটো কাপড়ের মধ্যে একটা সন্দেহ আছে যে এটা পাক না না পাক, এটা আপনি ব্যবহার করবে পরিধান না করে, নামাজ না পড়ে, কোনটা পড়বেন যেটাতে সন্দেহ নাই? ফাইন্না সিদকা তুমানিনা, কারণ সত্যবাদিতা হল প্রশান্তির কারণ। যখন আপনি সত্য কথা বলবেন তখন আপনার মন নিশ্চিন্ত থাকবে, নিশ্চিন্ত হবে, মনের প্রশান্তি পাবেন যেহেতু আপনি সত্য বলেছেন। আর মিথ্যা হল সন্দেহের কারণ, মনের ভিতরে সন্দিহান থাকবে। যখন আপনি মিথ্যা বলবেন তখন সর্বদা মনের ভিতরে আপনি সন্দিহান অনুভব করবেন। মোট কথা হল সত্যবাদিতা যদি আপনি গ্রহণ অবলম্বন করেন তাহলে আপনার মনের ভিতরে কি থাকবে? শান্তি। যে মানুষের সত্য কথা বলে সবাই নিশ্চিন্ত থাকবে, আর মিথ্যা বললে পরে ওই যে সত্য কথা মিথ্যা কার, মিথ্যা বলা অভ্যেস যার, এ ব্যাপারে আপনারা প্রসিদ্ধ একটা ঘটনা ওই ছোটবেলাতে স্কুলে পড়েছেন যে রাখাল গরু চড়াতে চড়াতে, মানে লোককে ঠকাবার জন্য গ্রামের ধারে গরু চড়াতো, বাঘ বাঘ বাঁচাও বাঘ বাঘ, গ্রামের লোক ছুটে এলো, এসে দেখলো কিচ্ছু নেই, ও ঠকালাম, বা রাখাল খুবই আনন্দ পেল। তারপর দ্বিতীয় দিন এরকম হলো, দ্বিতীয় দিনও লোকের আসলে লাঠি সুটা নিয়ে বেরিয়ে এলো, বাঘ বলেছে চল দেখি তো রাখাল, সে হা হা করে হাসতে লাগলো। তৃতীয় দিন সত্যিই বাঘ এসে হাজির হয়েছে, হামলা করেছে তার পালে, তো ও বাঁচাবো বাঘ বাঘ বাঘ, গ্রামের লোক বলো দূর দেখি আমাদেরকে ঠকাবে, যাস না কেউ দিয়ে শেষকালে এমন হামলা করলো, তার গরু বা ছাগল বা তাকে হামলা করে ধ্বংস করে দিল। তো এই তো অবস্থা, কারণ দুবার তীব যখন ঠকলো গ্রামের লোক, তখন ভাবলো সত্য, যেদিন সত্য বললো সেদিনও তাকে বিশ্বাস করলো না। সত্য কথা মিথ্যা কার, মিথ্যা বলা অভ্যেস যা। অন্য এক হাদিসে যে হেরাকিলের লম্বা হাদিস, হেরাকিলের সাথে যে আবু সুফিয়ানের কথাবার্তা হয়েছিল কখন, ইসলামের শুরুতে, যখন হিজরত করে হাউসে গেছিল, তখন ফিরিয়ে আনার জন্য তাকে পাঠানো হয়েছিল আবু সুফিয়ানকে। আবু সুফিয়ান কার সঙ্গে কথা বলেছিলেন? সেখানকার বাদশার সঙ্গে, তাই না? বাদশাহ হেরাকিল জিজ্ঞেস করেছিলেন আবু সুফিয়ানকে, তোমরা যে কথা বলছো, তোমাদের নবীর কথা বলছো, সে নবী কি আদেশ করেন, তোমাদেরকে কি কি করতে বলেন? তখন উনি বললেন, উনি তো সত্য বলতে বাধ্য, যে আমাদের যিনি নবী দাবি, তখন আবু সুফিয়ান মুসলমান নন, তো উনি বলতে বাধ্য। তিনি বললেন যে তিনি আদেশ করছেন উবুদুল্লাহ ওয়াহদা ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, একমাত্র আল্লাহর ইবাদত করো আর তার সঙ্গে কারো শরীক করো না। আমরা যে মূর্তি পূজা করে আসছি, বহু যুদ্ধদের বাপদাদারা করে আসছে, এখন সে বা তিনি বলছেন যে না, এক আল্লাহর ইবাদত করতে হবে, এদের পূজা বর্জন করতে হবে। ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপদাদারা যা বলছে ছেড়ে দাও, সর্বনাশ। অনেকে তো বলবো আপনি দাদুপন্থী লোক, যারা যারা বাপপন্থী লোক, তারা কি বাপদাদার কথা ভুলতে পারে? সর্বনাশ, খুন করে দেবে। বাপদাদাকে বলছিস, আমাদের বাপদাদা কত বড় সম্মানিত, কিন্তু আল্লাহ তাআলার মোকাবেলায়, আল্লাহ রাসূলের হাদিসের মোকাবেলায় বাপদাদার কথার কোন দাম নেই, রেওয়াজ প্রথার কোন দাম নেই, কিন্তু বহু মানুষ বোঝে না। আল্লাহ নবী বললেন তোমাদের বাপদাদারা যা বলেছে তা বর্জন করো। ওয়ায়ামুরুনা বিসসালাত, আমাদেরকে নামাজ পড়তে বলছেন, নবী আমাদেরকে নামাজ পড়তে আদেশ করছেন। ওয়াসসিদক, আর সত্যবাদী তার আদেশ করছেন, সত্য কথা বলতে বলছেন। ওয়াল আফাফ, আর পরিচ্ছন্নতা, পবিত্রতা, মানে ব্যভিচার ইত্যাদি থেকে, নোংরামি থেকে পরিচ্ছ পবিত্রতা আদেশ করছেন। অশ্লীলা, আত্মীয়তার বন্ধন বজায় রাখা ইত্যাদি ইত্যাদি লম্বা আদেশ আছে, তার মধ্যে আমাদের এখানে উদ্দেশ্যটা কি? সেদুক, সত্যবাদিতা। আল্লাহর নবী আমাদেরকে সত্য কথা বলতে আদেশ করছেন। অন্য এক হাদিসে আবু সাঈদ তিনি বলছেন সাহাবী হুনাইফা হুয়া বাদরি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা সাহাবী যে হুনাইফের হাদিস, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান সালাল্লাহ তাআলা শাহাদাতা বিসিদক, যে ব্যক্তি সত্য নিষ্ঠা, এখানে কিন্তু সত্য কথা না, এখানে সত্য নিষ্ঠা, সত্যবাদিতা না, সত্য নিষ্ঠার সাথে যে ব্যক্তি শহীদ শহীদ হতে কামনা করবে, তাকে আল্লাহ তাআলা শহীদদের দরজায় পৌঁছে দেবেন যদিও সে নিজের বিছানায় মারা যায়। নিজের বিছানায় মরলে কেউ শহীদ হবে? এটা নিয়তের কথা গেল, যে কদিন আগে বললাম নিয়তের কথা। যদি নিয়ত থাকে আপনার মধ্যে যে আমি শহীদ হয়ে মারা যাব, এবং প্রত্যেকের মধ্যে নিয়ত রাখা উচিত, তাই না, যে শহীদ হয়ে মরবো ইনশাআল্লাহ, কিন্তু সব থেকে বড় দরজা কার? শহীদের। সুতরাং শহীদ হয়ে মরার খেয়াল মনের ভিতরে কামনা রাখতে হবে। যদি আপনি কামনা রাখেন, তাহলে পরে বিছানায় মারা গেলেও, আপনি যুদ্ধের ময়দানে মারা না গিয়ে বিছানায় মারা গেলেও আপনি শহীদ। এমনিতে কিছু মরণ আছে যে মরণ মরলে পরে শহীদের দরজা পাওয়া যায়। কি সে মরণগুলো? যেমন মাটি চাপা মারা গেলে, প্লেগ রোগে মারা গেলে, ক্লোরোসিল রোগে মারা গেলে, যদি কোনো মহিলা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, হ্যাঁ, এইভাবে কয়েকটা রোগ আছে যে রোগে মারা গেলে পরে শহীদের দরজা পাওয়া যায়, শহীদের সওয়াব পাওয়া যায়। শহীদ হওয়া যায় না, শহীদের সওয়াব পাওয়া যায়। যাই হোক, এখানে কি হলো, তাহলে সত্য নিষ্ঠা থাকার জন্য সে এই দরজাটা পাবে। এই কথা সেদিন হাদিসে বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গেলেন, তখন বললেন তোমরা যে ওয়াদি কিংবা রাস্তা অতিক্রম করছো, তোমাদের সাথে কিছু লোক, মদিনার লোক তোমাদের সাথে আছে, তারা মদিনায় বসে আছে, মা হাওয়াসাহুম ইল্লাল উযর, উযরে কোন উযরে তারা আমাদের সঙ্গে বের হতে পারেনি, তাদের মন কিন্তু আমাদের সাথে আছে বলেই তারা তোমাদের সাথে আছে। তোমরা যেমন সওয়াব পাবে, তারাও সওয়াব পাবে। এই যে মনের সত্যনিষ্ঠা পরিচয়। যদি কোনো অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবীদের মধ্যে কোন এক নবী জিহাদের জন্য বের হওয়ার ইচ্ছা করলেন, সুতরাং তিনি তার সম্প্রদায়কে বললেন, আমার সঙ্গে যেন ওই ব্যক্তি না যায় যে নতুন বিবাহ করেছে এবং সে তার সাথে বাসর করার কামনা রাখে, কিন্তু এখনো পর্যন্ত সে তা করেনি। আর সেও নয় যে ঘর নির্মাণ করেছে, কিন্তু এখনো পর্যন্ত ছাদ ঢালেনি। আর সেও নয় যে গর্ভবতী ভেড়া ছাগল কিংবা উটনি কিনেছে এবং সে তাদের বাচ্চা হওয়ার অপেক্ষায় আছে। অতঃপর সেই নবী জেহাদের জন্য বেরিয়ে পড়লেন। তারপর তিনি আসরের নামাজের সময় অথবা ওর নিকটবর্তী সময়ে ওই গ্রামে যেখানে জেহাদ করবেন সেখানে পৌঁছলেন। অতঃপর তিনি সূর্যকে সম্বোধন করে বললেন, তুমিও আল্লাহর আজ্ঞাবহ এবং আমিও তার আজ্ঞাবহ, হে আল্লাহ একে তুমি আটকে দাও, অর্থাৎ যুদ্ধের ফলাফল বের না হওয়া পর্যন্ত সূর্য যেন না ডোবে, জেহাদ শেষ করব তারপরে। বস্তুত সূর্যকে আটকে দেওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে সূর্যের গতি বন্ধ হয়ে গেল, এমনকি আল্লাহ তাআলা ওই জনপদটিকে তাদের হাতে জয় করালেন, বাস জেহাদে জয়লাভ হল। অতঃপর তিনি গনিমতের মাল জমা করলেন। গনিমতের মাল কাকে বলে? গনিমতের মাল কাকে বলে? যুদ্ধের ময়দানে কাফেরদের ছেড়ে যাওয়া মাল জমা করলেন। তারপর তা গ্রাস করার জন্য আসমান থেকে আগুন এলো। আমাদের নবী আগে কোন নবীর জন্য গনিমতের মাল হালাল ছিল না, কাফেরদের মাল হালাল ছিল না, আমাদের জন্য হালাল করা হয়েছে, কিন্তু আগের নবীদের জন্য কাফেরদের মাল হালাল ছিল না। সেগুলো কি হতো? জমা করে আকাশ থেকে আগুন এসে আপনি পুড়ে যেত। ঠিক আছে, দেখা গেল সে তা খেলো না, মানে আগুন পুরালো না, ভস্ম করলো না। এ দেখে তিনি বললেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে খেয়ানত আছে, তোমাদের মধ্যে কেউ খেয়ানত করেছে, গনিমতের মালে খেয়ানত করেছে, অর্থাৎ তোমাদের কেউ গনিমতের মালে আত্মসাৎ করেছে। সুতরাং প্রত্যেক গোত্রের মধ্যে হতে একজন আমার হাতে বায়াত করুক। অতঃপর বায়াত করতে করতে একজনের হাত তার হাতের সঙ্গে লেগে গেল, কার হাতে? নবীর হাতের সঙ্গে লেগে গেল। তিনি বললেন, তোমাদের মধ্যে খেয়ানত রয়েছে, তোমাদের এই গোত্রের মধ্যে খেয়ানত আছে, সুতরাং তোমার গোত্রের লোক আমার হাতে বায়াত করুক। সুতরাং দুই অথবা তিনজনের হাত তার হাতের সঙ্গে লেগে গেল। তিনি বললেন যে তোমাদের মধ্যে খেয়ানত রয়েছে, সুতরাং তারা গাভীর মাথার মতো একটি সোনার মাথা নিয়ে এলো এবং তিনি তা গনিমতের সাথে রেখে দিলেন, তারপর আগুন এসে তা খেয়ে ফেলল। ওই যে গরুর মাথার মতো সোনা ওরা লুকিয়ে রেখেছিল, তারপর যখন রাখা হলো তারপরে আগুন এসে গনিমতের মাল খেয়ে ফেলল। শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের পূর্বে কারো জন্য গনিমতের মাল হালাল ছিল না, পরে আল্লাহ তাআলা যখন আমাদের দুর্বলতা ও অক্ষমতা দেখলেন তখন আমাদের জন্য তা হালাল করে দিলেন। এখানে কিসের কথা বোঝা গেল? সত্যবাদিতা এবং মিথ্যাবাদিতা। সত্যবাদিতায় ওই যে তারা গোপন করেছিল, তারা মিথ্যা বলে মাল গোপন করে নিয়েছিল এবং তার ফলে আল্লাহর তরফ থেকে সেই আগুন না এসে না খাওয়ার একটা যে গুরুত্ব বর্ণনা করা হলো, যে মিথ্যা করে যদি কোনো মাল খেয়ানত করে রাখা হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে সেটা গ্রহণযোগ্য নয়। আর এই আগুন পুড়িয়ে নেওয়ার মানেই হচ্ছে গ্রহণযোগ্যতা আর কি। আবু খালেদ হাকিম ইবনে হিজাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাইয়ানি বিল খিয়ারি মা লাম ইতাফাররাকা, ব্যবসায় মিথ্যা, ব্যবসায় সত্যবাদিতা। বলছেন যে ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য ততক্ষণ পর্যন্ত চুক্তি পাকা বা বাতিল করার স্বাধীনতা রয়েছে যতক্ষণ পর্যন্ত তারা পৃথক বা স্থানান্তরিত না হবে। কেনাকাটা করছি, এই সময় আপনি নাও নিতে পারেন, দাম জিজ্ঞাসা করছি নিলাম, হয়তো দাম দিয়েও দিলাম, তারপর আবার কি মনে হলো না না নেবো না, আপনি এটা ফেলে নেন, চলবে তাই না? কিন্তু নিয়ে আপনি চলে গেলেন তারপরে ফেরত নেওয়ার এখতিয়ার থাকে না। তবুও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বলেছেন, যদি কেউ মাল ফেরত দেয়, সে পয়সা ফেরত দেয়, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি রহম করেন বা তার গুনাহ মাফ করে, কি ধরনের ফজিলত আছে যদি মাল ফেরত দেয়। কিন্তু জরুরি না, যদি বলে না আমি তোমার শর্ত লাগিয়ে নেই যে আমি তোমার মাল আর ফেরত নেবো না, তুমি এই সময় দেখে শুনে নাও, পরে কিন্তু ফেরত নেবো না, তাহলে জোর করে ফেরত দিতে পারে না। যদি তার ধোকাবাজি না থাকে, অবশ্য ধোকাবাজি থাকলে আলাদা কথা, কোন ত্রুটি থাকলে আলাদা কথা, যে ত্রুটি মানে সে বলেছে না এর মধ্যে কোন ত্রুটি নেই কিন্তু পরে দেখা গেল যে না ত্রুটি আছে, সে কথা আলাদা। কিন্তু জিনিস দেখে শুনে নেওয়ার পর যতক্ষণ আপনি মজলিসে থাকবেন ততক্ষণ পাল্টা ফেরত আপনি করতে পারেন, তারপরে না। এখন অন্য কথা, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন সাদাকা, যদি উভয়ে সত্য বলে, কে? ক্রেতা এবং বিক্রেতা। সত্য বলে তা হুজুর, সত্য বলে কি রকম? ওয়া বাইয়ানা, এবং পরিষ্কার ভাবে বর্ণনা করে, বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত দেওয়া হয়। ওয়া ইন কাতামা ওয়া কাযাবা, তারা যদি গোপন করে এবং মিথ্যা বলে, মোহেতাত বারাকাতু বাইইহিমা, তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত নষ্ট করে দেওয়া হয়। এখন যে বিক্রেতা সে মিথ্যা বলতে পারে, তাই না, যে আমি এই মোবাইলটার দাম কত, তো বলবেন যে 400 রিয়াল। হ্যাঁ না, আপনি 350 রিয়াল দেন। আরে বলেন না, আমি তো 475 কিনেছি, 475 কিনলে আপনাকে 350 দিয়ে কি করে, অথচ সে 475 কিনে কত কিনেছে, হ্যাঁ কত কিনেছে, সে হয়তো 300 কিনেছে, কিন্তু মিথ্যা বললো কি 475 কিনেছি, এইভাবে বলে মিথ্যা বলে দামটা বাড়ায়। এবারে ক্রেতা কিভাবে মিথ্যা বলে, না না এটা 350 দাম, আমি আমি দেখলাম অন্য দোকানে দেখে এসেছি দাম 350, সে অন্য দোকানে দেখেনি, তাহলে ক্রেতারও মিথ্যা বলা।